كنتم موقنين قال لمن حوله ألا تستمعون موسى بلل تيني نبه مندل بھو مندل و اتدو بھائر مدھ برتی شاب کچھر پرتی بالوگ جدی تمرا بشاشی ہاو فیراؤن تار پارشد برگو کے بلل تمرا کے شنچو نا قال ربكم ورب آبائكم الأولين قال إن رسولكم الذي أرسل إليكم لمجنون موسى بلل تيني تمہادر پالون کرتا ایبن تمہادر پوربو برتی درو پالون کرتا فیراؤن بلل تمہادر پروتی پریڈیتو تمہادر رسولتی نشچوئی بدھ پاگول قال رب المشرق والمغرب وما بينهما إن كنتم تعقلون قال لئن اتخذت إلها غيري لأجعلنك من المسجونين موسى بلل تيني پوربو پشچیم ও এতদ ভয়ের মধ্যবর্তী সব কিছুর পালন কর্তা যদি তোমরা বোঝো ফিরাউন বলল তুমি যদি আমার পরিবর্তে অন্যকে উপাস্যরূপে গ্রহণ করো তবে আমি অবশ্যই তোমাকে কারাগারে নিক্ষেপ করব মুসা বলল আমি তোমার কাছে কোন স্পষ্ট বিষয় নিয়ে আগমন করলেও কি ফিরাউন বলল তুমি সত্যবাদী হলে তা উপস্থিত করো অতঃপর তিনি লাঠি নিক্ষেপ করলে মুহূর্তের মধ্যে তা সুস্পষ্ট অজগর হয়ে গেল আর তিনি তার হাত বের করলেন তৎক্ষণাৎ তা দর্শকদের কাছে সুশুভ্র প্রতিভাত হল يريد أن يخرجكم من أرضكم بسحره فماذا تأمرون فیراؤن تار پارشد برگو کے بولو نشچو اے اجن شدکھ جادو کر شیطار جادو بولے تمہا در کے دیش تھے کے بوہش کر کرتے چاہے اتو ایک تمہا در موت کی قالوا أرجه وأخاه وابعث في المدائن حاشرين يأتوك بكل سحار عليم تارا بولو তাকে ও তার ভাইকে কিছু অবকাশ দিন এবং শহরে শহরে ঘোষক প্রেরণ করুন তারা যেন আপনার কাছে প্রত্যেকটি দক্ষ জাদুকর উপস্থিত করে অতঃপর এক নির্দিষ্ট দিনে জাদুকরদেরকে একত্র করা হল এবং জনগণের মধ্যে ঘোষণা করা হল তোমরা সমবেত হও لعلنا نتبع السحرة إن كانوا هم الغالبين فلما جاء السحرة قالوا لفرعون أئن لنا لأجرا إن كنا نحن الغالبين جاتي أمرا جادو كردير أنشهرن كرتے پاري جدي تاراي بيجوئي هاي جاخن جادو كردر آغمون كرلو تاخن فرعون كي بولو جدي أمرا بيجوئي هوي تابي أمرا پورشكار پابو تو قال نعم وإنكم إذن من المقربين قال لهم موسى ألقوا ما أنتم ملقون فیراؤن بلل ہاں ایبن تاکن تمرا آمان نوئی کٹو شیل دیر انتر بھکتو حابی موسى علیہ السلام تادر کے بولین نکھیپ کرو تمرا جا نکھیپ کر بی فألقوا حبالهم وعصيهم وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون অতঃপর তারা তাদের রশি ও লাঠি নিক্ষেপ করল এবং বলল ফিরাউনের ইজ্জতের শপথ আমরাই বিজয়ী হব অতঃপর মুসা তার লাঠি নিক্ষেপ করল হঠাৎ তা তাদের অলীক কৃত্তিগুলোকে গ্রাস করতে লাগল তখন জাদুকররা সিজদায় নত হয়ে গেল برب العالمين رب موسى وهارون ترى بلل امرا رب العالمين প্রতি বিশ্বাস স্থাপন করলাম যিনি মুসা ও হারুনের রব قال آمنتم له قبل ان اذن لكم انه لكبيركم الذي علمكم السحر فلسوف تعلمون لأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم أجمعين فیراؤن بلل امار انموتی دانر پوربی تمرا کے تاکہ مینے نیلے نشچو شے تمہا در پردھان جے تمہا در کے جادو شکھا دیئے چھے শীঘ্রই তোমরা পরিণাম জানতে পারবে। আমি অবশ্যই তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কর্তন করব এবং তোমাদের সবাইকে শুলে চড়াব। তারা বলল, কোনো ক্ষতি নেই, আমরা আমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তন করব। আমরা আশা করি যে আমাদের পালনকর্তা আমাদের ত্রুটি বিচ্যুতি মার্জনা করবেন, কারণ আমরা বিশ্বাস স্থাপনকারীদের মধ্যে অগ্রণী। আমি মুসাকে আদেশ করলাম যে আমার বান্দাদেরকে নিয়ে রাত্রি যোগে বের হয়ে যাও, নিশ্চয়ই তোমাদের পশ্চাদ্ধাবন করা হবে। অতঃপর ফিরাউন শহরে শহরে সংগ্রাহকদেরকে প্রেরণ করল। নিশ্চয়ই এরা ক্ষুদ্র একটি দল এবং তারা আমাদের ক্রোধের উদ্রেক করেছে। এবং আমরা সবাই সদাশঙ্কিত। অতঃপর আমি ফিরাউনের দলকে তাদের বাগ বাগিচা ও ঝর্ণাসমূহ থেকে বহিষ্কার করলাম এবং ধন ভাণ্ডার ও মনোরম স্থানসমূহ থেকে। এরূপই হয়েছিল এবং বনি ইসরায়েলকে করে দিলাম এসবের মালিক। অতঃপর সূর্যোদয়ের সময় তারা তাদের পশ্চাদ্ধাবন করল। যখন উভয় দল পরস্পরকে দেখল তখন মুসার সঙ্গীরা বলল, আমরা তো ধরা পড়ে গেলাম। মুসা বলল, কখনই নয়, আমার সাথে আছেন আমার পালন কর্তা, তিনি আমাকে পথ বলে দেবেন। অতঃপর আমি মুসাকে আদেশ করলাম, তোমার লাঠি দ্বারা সমুদ্রকে আঘাত করো, ফলে তা বিদীর্ণ হয়ে গেল এবং প্রত্যেক ভাগ বিশাল পর্বত সদৃশ্য হয়ে গেল। আমি সেথায় অপর দলকে পৌঁছিয়ে দিলাম। এবং মুসা ও তাঁর সঙ্গীদের সবাইকে বাঁচিয়ে দিলাম, অতঃপর অপর দলটিকে নিমজ্জিত করলাম। নিশ্চয় এতে একটি নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসে ছিল না। আপনার পালনকর্তা অবশ্যই পরাক্রমশালী পরম দয়ালু। আর তাদেরকে ইব্রাহিমের বৃত্তান্ত শুনিয়ে দিন, যখন তার পিতাকে এবং তার সম্প্রদায়কে বললেন, তোমরা কিসের ইবাদত করো? তারা বলল, আমরা প্রতিমার পূজা করি এবং সারাদিন এদেরকেই নিষ্ঠার সাথে আঁকড়ে থাকি। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমরা যখন আহ্বান করো তখন তারা শোনে কি, অথবা তারা কি তোমাদের উপকার করে কিংবা ক্ষতি করতে পারে? তারা বলল, না, তবে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে পেয়েছি, তারা এরূপই করত। ইব্রাহিম বললেন, তোমরা কি তাদের সম্পর্কে ভেবে দেখেছ যাদের পূজা করে আসছ, তোমরা এবং তোমাদের পূর্ববর্তী পিতৃপুরুষেরা? فهو يهدين والذي هو يطعمني ويسقين وإذا مرضت فهو يشفين والذي يميتني ثم يحيين بشو পালন কর্তা ব্যতীত তারা সবাই আমার শত্রু যিনি আমাকে সৃষ্টি করেছেন অতঃপর তিনিই আমাকে পথ প্রদর্শন করেন যিনি আমাকে আহার দেন এবং পানীয় দান করেন যখন আমি রোগাক্রান্ত হই তখন তিনি আরোগ্য দান করেন যিনি আমার মৃত্যু ঘটাবেন অতঃপর পুনর্জীবন দান করবেন আমি আশা করি তিনি বিচার দিন আমার ত্রুটি বিচ্যুতি মাফ করবেন হে আমার পালন কর্তা আমাকে প্রজ্ঞা দান করো এবং আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করো এবং আমাকে পরবর্তীদের মধ্যে সত্যভাষী করো এবং আমাকে নিয়ামত উদ্যানের অধিকারীদের অন্তর্ভুক্ত করো এবং আমার পিতাকে ক্ষমা করো সে তো পথভ্রষ্টদের অন্যতম এবং পুনরুত্থান দিবসে আমাকে লাঞ্ছিত করো না যে দিবসে ধন সম্পদ ও সন্তান সন্ততি কোন উপকারে আসবে না কিন্তু যে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে আসবে জান্নাত আল্লাহ ভীরুদের নিকটবর্তী করা হবে এবং বিপদকামীদের সামনে উন্মোচিত করা হবে জাহান্নাম তাদেরকে বলা হবে তারা কোথায় তোমরা যাদের পূজা করতে আল্লাহর পরিবর্তে তারা কি তোমাদের সাহায্য করতে পারে অথবা তারা প্রতিশোধ নিতে পারে অতঃপর তাদেরকে এবং পথভ্রষ্টদেরকে অধমুখী করে নিক্ষেপ করা হবে জাহান্নামে এবং ইবলিস বাহিনীর সকলকে তারা তথায় কথা কাটাকাটিতে লিপ্ত হয়ে বলবে আল্লাহর কসম আমরা প্রকাশ্য বিভ্রান্তিতে লিপ্ত ছিলাম যখন আমরা তোমাদেরকে বিশ্ব পালন কর্তা সমতুল্য গণ্য করতাম আমাদেরকে দুষ্কর্মীরাই গোমরাহ করেছিল অতএব আমাদের কোন সুপারিশকারী নেই এবং কোন সহৃদয় বন্ধুও নেই হায় যদি কোনরূপে আমরা পৃথিবীতে প্রত্যাবর্তনের সুযোগ পেতাম তবে আমরা বিশ্বাস স্থাপনকারী হয়ে যেতাম নিশ্চয়ই এতে নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী নয় আপনার পালন কর্তা প্রবল পরাক্রমশালী পরম দয়ালু নূহের সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যারোপ করেছে যখন তাদের ভ্রাতা নূহ তাদেরকে বললেন তোমাদের কি ভয় নেই রসুল আমিন ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন আমি তোমাদের জন্য বিশ্বস্ত বার্তাবাহক, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি তোমাদের কাছে এর জন্য কোন প্রতিদান চাই না, আমার প্রতিদান তো বিশ্ব পালন কর্তাই দেবেন, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। তারা বলল, আমরা কি তোমাকে মেনে নেব যখন তোমার অনুসরণ করছে ইতরজনেরা? নূহ বললেন, তারা কি কাজ করছে তা জানা আমার কি দরকার, তাদের হিসাব নেওয়া আমার পালনকর্তারই কাজ, যদি তোমরা বুঝতে। আমি মুমিনগণকে তাড়িয়ে দেওয়ার লোক নই, আমি তো শুধু একজন সুস্পষ্ট সতর্ককারী। তারা বলল, হে নূহ, যদি তুমি বিরত না হও তবে তুমি নিশ্চিতই প্রস্তরাঘাতে নিহত হবে। নূহ বললেন, হে আমার পালন কর্তা, আমার সম্প্রদায় তো আমাকে মিথ্যাবাদী বলছে, অতএব আমার ও তাদের মধ্যে কোন ফয়সালা করে দিন এবং আমাকে ও আমার সঙ্গী মুমিনগণকে রক্ষা করুন। অতঃপর আমি তাকে ও তার সঙ্গীগণকে বোঝাই করা নৌকায় রক্ষা করলাম, এরপর অবশিষ্ট সবাইকে নিমজ্জিত করলাম। নিশ্চয় এতে নিদর্শন আছে এবং তাদের অধিকাংশই বিশ্বাসী নয়, নিশ্চয়ই আপনার পালন কর্তা প্রবল পরাক্রমশালী পরম দয়ালু। كذبت عاد المرسلين إذ قال لهم أخوهم هود ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون। আদ সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে, তখন তাদের ভাই হুদ তাদেরকে বললেন, তোমাদের কি ভয় নেই, আমি তোমাদের বিশ্বস্ত রসুল, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি তোমাদের কাছে এর জন্য প্রতিদান চাই না, আমার প্রতিদান তো পালন কর্তা দেবেন। তোমরা কি প্রতিটি উচ্চ স্থানে অযথা নিদর্শন নির্মাণ করছ এবং বড় বড় প্রাসাদ নির্মাণ করছ যেন তোমরা চিরকাল থাকবে? যখন তোমরা আঘাত হানো তখন জালিম ও নিষ্ঠুরের মতো আঘাত হানো, অতএব আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। ভয় করো তাঁকে যিনি তোমাদেরকে সেই সব বস্তু দিয়েছেন যা তোমরা জানো, তোমাদেরকে দিয়েছেন চতুষ্পদ জন্তু ও পুত্র সন্তান এবং উদ্যান ও ঝর্ণা। আমি তোমাদের জন্য মহাদিবসের শাস্তির আশঙ্কা করি। ইল্লা فكذبوه فأهلكناهم إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم ترى بلو তুমি উপদেশ দাও অথবা উপদেশ নাই দাও উভয় আমাদের জন্য সমান। এসব কথাবার্তা পূর্ববর্তী লোকদের অভ্যাস বই নয়, আমরা শাস্তিপ্রাপ্ত হব না। অতএব তারা তাকে মিথ্যাবাদী বলতে লাগল এবং আমি তাদেরকে নিপাত করে দিলাম। এতে অবশ্যই নিদর্শন আছে কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়। এবং আপনার পালনকর্তা তিনি তো প্রবল পরাক্রমশালী পরম দয়ালু। كذبت ثمود المرسلين إذ قال لهم أخوهم صالح ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون ثمود সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে যখন তাদের ভাই সালেহ তাদেরকে বলছেন তোমরা কি ভয় করো না, আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর, অতএব আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি এর জন্য তোমাদের কাছে কোন প্রতিদান চাই না, আমার প্রতিদান তো বিশ্ব পালন কর্তাই দেবেন। তোমাদেরকে কি এ জগতের ভোগ বিলাসের মধ্যে নিরাপদে রেখে দেওয়া হবে, উদ্যানসমূহের মধ্যে এবং ঝর্ণাসমূহের মধ্যে, শস্যক্ষেত্রের মধ্যে এবং মঞ্জুরিত খেজুর বাগানের মধ্যে? তোমরা পাহাড় কেটে জাকজমকের গৃহ নির্মাণ করছো, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। এবং সীমা লঙ্ঘনকারীদের আদেশ মান্য করো না, যারা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে এবং শান্তি স্থাপন করে না। তারা বলল তুমি তো জাদুগ্রস্তদের একজন, তুমি তো আমাদের মতোই একজন মানুষ বই নাও, সুতরাং যদি তুমি সত্যবাদী হও তবে কোন নিদর্শন উপস্থিত করো। সালেহ বললেন এই উষ্ট্রী এর জন্য আছে পানি পানের পালা এবং তোমাদের জন্য আছে পানি পানের পালা নির্দিষ্ট এক এক দিনের, তোমরা একে কোনো কষ্ট দিও না, তাহলে তোমাদেরকে মহাদিবসের আজাব পাকড়াও করবে। তারা তাকে বধ করল, ফলে তারা অনুতপ্ত হয়ে গেল। এরপর আজাব তাদেরকে পাকড়াও করল, নিশ্চয়ই এতে নিদর্শন আছে কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়। আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী পরম দয়ালু। লুতের সম্প্রদায় পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে। যখন তাদের ভাই লুত তাদেরকে বললেন তোমরা কি ভয় করো না, আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান্ত বিশ্ব পালন কর্তা দেবেন। সারা জাহানের মানুষের মধ্যে তোমরাই কি পুরুষদের সাথে কুকর্ম করো এবং তোমাদের পালন কর্তা তোমাদের জন্য যে স্ত্রীগণকে সৃষ্টি করেছেন তাদেরকে বর্জন করো, বরং তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। তারা বলল, হে লূত, তুমি যদি বিরত না হও তবে অবশ্যই তোমাকে বহিষ্কৃত করা হবে। লূত বললেন, আমি তোমাদের এই কাজকে ঘৃণা করি। হে আমার পালন কর্তা, আমাকে এবং আমার পরিবার বর্গকে তারা যা করে তা থেকে রক্ষা করো। অতঃপর আমি তাকে ও তার পরিবার বর্গ সবাইকে রক্ষা করলাম, এক বৃদ্ধা ব্যতীত, সে ছিল ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। এরপর অন্যদেরকে নিপাত করলাম, তাদের উপর এক বিশেষ বৃষ্টি বর্ষণ করলাম, ভীতি প্রদর্শিতদের জন্য এই বৃষ্টি ছিল কত নিকৃষ্ট। নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাসী নয়। নিশ্চয়ই আপনার পালন কর্তা প্রবল পরাক্রমশালী, পরম দয়ালু। كذب اصحاب الايكه المرسلين اذ قال لهم شعيب الا تتقون বনের অধিবাসীরা পয়গম্বরগণকে মিথ্যাবাদী বলেছে, যখন শুআয়ব তাদেরকে বললেন, তোমরা কি ভয় করো না? ইন্নি লাকুম রাসূলুন আমীনুন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন আমি তোমাদের বিশ্বস্ত পয়গম্বর, অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন আমি তোমাদের কাছে এর জন্য কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান তো বিশ্ব পালন কর্তাই দেবেন। আউফুল কাইলা ওয়ালা তাকুনু মিনাল মুখসিরিন ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম মাপ পূর্ণ করো এবং যারা পরিমাপে কম দেয় তাদের অন্তর্ভুক্ত হইও না, সোজা দাড়ি পাল্লায় ওজন করো। ওয়ালা তাবখাসু আন-নাস আশিয়াআহুম ওয়ালা তাআসাউ ফিল আরদি মুফসিদিন ওয়াত্তাকু আল্লাযী খালাকাকুম ওয়াল জিবিল্লাতাল আউয়ালিন মানুষকে তাদের বস্তু কম দিও না এবং পৃথিবীতে অনর্থ সৃষ্টি করে ফিরো না, ভয় করো তাকে যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী লোক সম্প্রদায়কে সৃষ্টি করেছেন। তারা বলল, তুমি তো জাদুগ্রস্তদের অন্যতম, তুমি আমাদের মতো মানুষ বই তো নও, আমাদের ধারণা তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত। অতএব যদি সত্যবাদী হও তবে আকাশের কোন টুকরো আমাদের উপর ফেলে দাও। শুআয়ব বললেন, তোমরা যা করো সে সম্পর্কে আমার পালন কর্তা ভালোরূপে অবহিত। অতঃপর তারা তাকে মিথ্যাবাদী বলে দিল, ফলে তাদেরকে মেঘাচ্ছন্ন দিবসের আজাব পাকড়া করল, নিশ্চয়ই সেটা ছিল এক মহাদিবসের আজাব। وَإِنَّ رَبَّكَ لَهُوَ الْعَزِيزُ নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে কিন্তু তাদের অধিকাংশই বিশ্বাস করে না নিশ্চয়ই আপনার পালনকর্তা প্রবল পরাক্রমশালী পরম দয়ালু نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين এই কোরআন তো বিশ্বজাহানের পালনকর্তার নিকট থেকে অবতীর্ণ বিশ্বস্ত ফেরেশতা একে নিয়ে অবতরণ করেছে আপনার অন্তরে যাতে আপনি ভীতি প্রদর্শনকারীদের অন্তর্ভুক্ত হন সুস্পষ্ট আরবি ভাষায় وإنه لفي زبر الأولين أولم يكن لهم آية أن يعلمه علماء بني إسرائيل নিশ্চয়ই এর উল্লেখ আছে পূর্ববর্তী কিতাবসমূহে তাদের জন্য এটা কি নিদর্শন নয় যে বনী ইসরায়েলের আলিমগণ এটা অবগত আছে যদি আমি একে কোন ভিন্ন ভাষীর প্রতি অবতীর্ণ করতাম অতঃপর তিনি তা তাদের কাছে পাঠ করতেন তবে তারা তাতে বিশ্বাস স্থাপন করত না এমনি ভাবে আমি গুনাহগারদের অন্তরে অবিশ্বাস সঞ্চার করেছি তারা এর প্রতি বিশ্বাস স্থাপন করবে না যে পর্যন্ত প্রত্যক্ষ না করে মর্মন্তুদ আজাব অতপর তা আকস্মিকভাবে তাদের কাছে এসে পড়বে তারা তা বুঝতেও পারবে না তখন তারা বলবে আমরা কি অবকাশ পাব না তারা কি আমার শাস্তি দ্রুত কামনা করে আপনি ভেবে দেখুন তো যদি আমি তাদেরকে বছরের পর বছর ভোগবিলাস করতে দেই অতপর যে বিষয়ে তাদেরকে ওয়াদা দেওয়া হতো তা তাদের কাছে এসে পড়ে তখন তাদের ভোগবিলাস তা তাদের কি উপকারে আসবে আমি কোন জনপদ ধ্বংস করিনি কিন্তু এমত অবস্থায় যে তার সতর্ককারী ছিল স্মরণ করানোর জন্য এবং আমার কাজ অন্যায় আচরণ নয় এই কোরআন শয়তানরা অবতীর্ণ করেনি তারা এই কাজের উপযুক্ত নয় এবং তারা এর সামর্থ্য রাখে না তাদেরকে তো শ্রবণের জায়গা থেকে দূরে রাখা হয়েছে فلا تدع مع الله إلها آخر فتكون من المعذبين وأنذر عشيرتك الأقربين واخفض جناحك لمن اتبعك من المؤمنين অতএব আপনি আল্লাহর সাথে অন্য উপাস্যকে আহ্বান করবেন না করলে শাস্তিতে পতিত হবেন আপনি নিকটতম আত্মীয়দেরকে সতর্ক করে দিন এবং আপনার অনুসারী মুমিনদের প্রতি সদয় হন যদি তারা আপনার অবাধ্যতা করে তবে বলে দিন তোমরা যা করো তা থেকে আমি মুক্ত আপনি ভরসা করুন পরাক্রমশালী পরম দয়ালুর উপর যিনি আপনাকে দেখেন যখন আপনি নামাজ দণ্ডায়মান হন এবং নামাজীদের সাথে উঠা বসা করেন নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী